أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وعن أنس أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم أمرين لن تضلوا ما مسكتم بهما كتاب الله سنة نبيه رواه في الموطأ যাবতীয় হামদ ও সান্না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। পৃথিবীর সকল দেশেই সর্বযুগে হকের দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে, নবীগণ মানুষের কাছে চূড়ান্ত বাধার সম্মুখীন হয়েছেন, তারা গীবত তোহমত নির্যাতন হিজরত অবশেষে নিহতের মতন কঠিনতম বিষয়ের মোকাবেলা করেছেন। বনু ইসরাইলরা তাদের অধিকাংশ নবীকে হত্যা করেছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জীবনে ১৩ বার হত্যার হাত থেকে বেঁচে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন না ইন্না লিল্লাহ বলেন, তাকে হত্যা করার জন্য ১৩ বার চেষ্টা করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় ১৩ বারই শত্রু ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে ১৫ রকম বহুতান তোহমত অপবাদ দেওয়া হয়েছে। যদি সে যুগে আজকের যুগের মতন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থাকত, সম্ভবত ফেসবুকে ভর্তি হয়ে যেত তার বিরুদ্ধে গিবতম, আর পত্রপত্রের মধ্যে বস্তা কি বস্তা হয়ে যেত যদি সে যুগে এইসব পত্রিকাগুলো থাকত। আর সে যুগে যদি এরকম সরকার ব্যবস্থা থাকত, দলীয় সরকার, দলীয় সরকারের বিরোধী যারা তাদের বিরুদ্ধে কি আচরণ করা হয় সেটা গণতান্ত্রিক দেশের লোকগুলো ভালোভাবে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন যারা নেতৃত্ব দেন। সেটা হলে তো তিনি টিকতেই পারতেন না, বাঁচা গেছে যে তিনি ওই কঠিন দলীয় হিংস্রতার মোকাবেলা করতে হয়নি, যারা করত তারা তারই বাপচাচারা। সেখানের মধ্যে দুটো দল ছিল, এক দল তার পক্ষে এক দল তার বিপক্ষে, ফলে যা ইচ্ছা তাই করতে পারেনি। এরপরেও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে মারতে পারলে বা মৃত ধরে এনে দিতে পারলেও ১০০ উটের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেই সময়ের যুগে ১০০ উটের অত্যন্ত মূল্য ছিল। আল্লাহর রসুলকে যদি ১৫ রকম অপবাদ দেওয়া হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, তাহলে তার অনুসারী হকপন্থী আলেম ওলামা বা ব্যক্তিদের উপরে কত ধরনের তোহমত আসবে এটা ধরে নেওয়া যায়, অনুমান করা যায়। যারা পত্রপত্রিকায় পড়েন, টিভি দেখেন, তারা প্রায় দেখেন 2005 থেকে শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে গীবত তোহমতের গরম বাজারি। তার আগে 2004 ভারতীয় পত্রিকায় হিন্দুস্তান টাইমসে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছিল, আমরা আমাদের তবলিগ ইজতেমায় তীব্র প্রতিবাদ করেছিলাম। জানি না তারই সত্য ধরে কিনা, বাংলাদেশের পত্রপত্রিকাগুলো প্রায় লেখে, এদের ট্র্যাডিশন হয়ে গেছে এগুলি লেখা। গত 7 তারিখেও লিখেছে, গত কালকেও লিখেছে। আমাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সবগুলো জেলে ঢুকাতে হবে, এই জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়। কিছু লোকের কাজই হলো এগুলো করা। এতদিন যা শুনিনি নতুন করে তাই শুনতে হলো এখন, যে এখন আহলে হাদিসকে অমুসলিম ঘোষণার দাবি আসছে। খুশি হন নি? খুশি হন হয় আলহামদুলিল্লাহ, একটা পড়বেন তো, খুশি হন নাই না খুশি হন নাই তার মানে কি লাশ? আপনার কি অমুসলিম নাকি? হ্যাঁ, দাবি করা হয়েছে সরকারের কাছে। কারা করেছে? মুসলমানরাই করেছে, হিন্দুরা করেনি, খ্রিস্টানরা করেনি, বৌদ্ধরা করেনি। হ্যাঁ, পরে তিনি আবার অস্বীকার করেছেন যে না আমি ওইটা বলি নাই, এইটা বলেছিলাম। এটা তো হয়েই থাকে প্রায় পত্রিকায় নিয়ম, এটা যেমনি ধরা হয় তেমনি বলে আমি করিনি। আমাদের নেতা নেত্রীদের চরিত্র এটা, যে ধরা খায় সেই বলে আমি বলিনি, মিডিয়া মিথ্যা বলেছে। এখানে ধরা খেয়েছে, কোন কোন জেলায় বোধহয় মামলাও হয়েছে। যিনি বলেছিলেন তিনি গতকালকে আবার বিবৃতি দিয়েছেন, যেটা আমি এটা বলি নাই, আমি এটা বলেছিলাম যে আহলে হাদিসরা আমাদের ইমাম সাহেবকে বিরুদ্ধে কটূক্তি করে এবং মজহাব যাতে না মানতে হয় সেজন্য মানুষকে বিভ্রান্ত করে, এইগুলো আমি বলেছিলাম। কিন্তু আহলে হাদিসকে আমি অমুসলিম ঘোষণা করার দাবি করি নাই। যাই হোক, সূত্র যখন তুলে দিয়েছেন একজন, এখন এদেশে যত পীর মশায়েখরা আছে মানে শুরু হবে একটার পর একটা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যত দ্রুত প্রচার প্রসার এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে, তত বেশি বিরোধীদের যে গা জ্বালা করছে এটাই তার বাস্তব প্রমাণ। এর পিছনে আর কোনো কারণ নেই। 1947 সাল থেকে এদেশে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস চলছে, সবাই আপনারা জানেন। তাদের কোনো শত্রু নাই, সবাইয়ের কাছে ভালো, গোলালু সব রথ তরকারি দিয়েই চলে। যত বিবাদ রয়েছে আমাদের উপরে কেন হয়? কি অপরাধ আমরা করলাম? কারো ঘাড়ে লাঠি মারি না, কারো বিরুদ্ধে কিছুই বলি না, এরপরও এত নারাজ কেন সবাই? নারাজের কারণ তো একটাই, যে আমরা সবার সঙ্গে আপোষ করতে পারি নাই। সবার সঙ্গে আপোষ করলে সবাই তো খুশি হবে, আর আপোষ যদি সবার সঙ্গে করি তাহলে আমি গোলালু হয়ে গেলাম। জান্নাত পিয়াসি কোনো মমিন কশিন কালো সবার সঙ্গে আপোষ করতে পারে না। যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে সে সেই কাজটাই করবে, আর সেটা করতে গেলে অন্যরা নিঃসন্দেহ নাখোশ হবে, এটা স্বাভাবিক। আমি রফল আদায় করবো আর দুনিয়া যত অপকর্ম করব আমি আহলে হাদিস, এটা তো আমরা পারি না। কালকে দেখেন পেপার বিরাট, আমাদের জেলা সম্মেলন ছিল নাটোরে, সেখানে আমরা যেতে পারিনি, প্রশাসনকে বিভ্রান্ত করেছে একদল কুচক্রী, তারা এবার সাধুবাদ জানিয়েছে, হ্যাঁ এটা উনি আসেননি, খুব ভালোই হয়েছে, উনি আসলে সমস্যা হয়েছে, মানে এটা করেছেন ওনারাই। ঘরের শত্রু, বাইরে কেউ না। কুড়ালে গাছ কাটছে, গাছ বলছে হে কুড়াল, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি তো লোহা আর আমি হলাম গাছ, তুমি আমাকে কাটছো কেন? কুড়ালের লোহাটা বলছে আমি কি কাটছি, তোমার জাতদাই আমার পিছনে লেগে আস। কুড়ালের আষাঢ়টা কি দিয়ে তৈরি করে? গাছ দিয়ে না, ওটাই তো জাত ভাই। সারা দেশে এমনি করো কারবার চলছে, আর এই সুযোগটা অন্যরা নিচ্ছে, স্বাভাবিক কথা নেবেই। অথচ আহলাদিস আন্দোলন চিরদিন মানুষের কাছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিয়েছে, এ দাওয়াতে কারোরই নাখোশ হওয়ার কথা নয়, বরং সবার খুশি হওয়ার কথা। যারা এদেশে মজাবপন্থী তারা বলছেন যে আমাদের মজাবের ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের প্রথম দাবি হলো আমাদের ইমামদের ব্যাপারে তারা কটূক্তি করে, দুটি দাবি মিথ্যা। ইমামদের ব্যাপারে কটূক্তি কোশ্চিন কালো কোন আহলে হাদিস আলেম করেন না, বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে যে সম্মান আহলে হাদিসরা দিয়ে থাকেন এটা অন্যরা দেন না। তার নাম ভাঙিয়ে তার আদর্শকে জলাঞ্জলি যারা দিচ্ছেন তারা কখনোই নিজেকে আবু হানিফার অনুসারী বলতে পারেন না। আমরা আবু হানিফা রহমতুল্লাহ এর বক্তব্যের পুরোপুরি অনুসরণ করার চেষ্টা করি মাত্র। শুধু তিনি নন, বাকি যত ইমাম আছেন, বিশেষ করে প্রসিদ্ধ চার ইমাম প্রত্যেকেই বলেছেন এজা সাহাল হাদিস ও ফাহু মাজহাবুনা, হাদিস যখন সহি হবে মনে রেখো সেটাই আমাদের মজহাব। হানাফি মজহাব বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজান দিল্লি সাফা 1286 হিজরি, লেখক বিখ্যাত হানাফি আলেম আল্লামা আব্দুর ওয়াহাব শাহরানি। কিতাবুল মিজান প্রথম খণ্ড 73 পৃষ্ঠা পরিষ্কার লিখে দিয়েছেন, চার ইমামের প্রত্যেকে বলেছেন এজা সাহাল হাদিস ও ফাহু মাযহাবুনা, হাদিস যখন সহি হবে মনে রেখে দিও সেটাই আমাদের মাযহাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় দেশের মানুষকে বলে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথাটি ওই চার ইমামদেরই বক্তব্যেরই প্রতিধ্বনি মাত্র। যদি সত্যিকার অর্থে বাংলাদেশে কাউকে হানাফি বলে গর্ব করতে হয় তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের ছেলেদেরকেই প্রকৃত হানাফি বলা উচিত। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ যা বলেননি যা করেননি তাই যারা করে তারা কক্ষিন কালো হানাফি নয়। ইমামে আবু হানিফা কখনোই বলেন নাই যে সহিহ হাদিস থাকতে জয়ীব মওজুদ জাহান হাদিস আমল করো। অথচ সমস্ত হানাফি সমাজ জয়ীব জাল এমনকি বানোয়ার জিনিসের উপরে সালাতটা আদায় করে, সালাত পর্যন্ত সহি তরিকে তারা আদায় করেন না। সে যত বড় আল্লামা হোক আর পীর মশাই হোক সবার একই অবস্থা। যারা সালাতের শুরুতে না আয়াতওয়ান পড়েন, না আয়াতওয়ান কি আল্লাহর ইমাম আবু হানিফা কখনো পড়েছেন? তার কোনো বই আছে না কোনো গ্রন্থ আছে? তার নাম ভাঙিয়ে সমাজ এগুলো চালু করেছেন যারা, তারাই এজন্য দায়ী। যারা বোখারি শরীফ পড়ান এবং সনদ দেন এই সমস্ত শায়খুল হাদিসরা প্রকাশ্য সহিহ হাদিস দেখা সত্ত্বেও বুকিহাত বান্দার বোখারি শরীফ সহিহ হাদিস বাদ দিয়ে নিসিহাত বান্দার চারটে জয়ীফ হাদিস আমল করে যাচ্ছেন, এটা আবু হানিফা রহমতুল্লাহর আদর্শের বরখেলাফ। আবু হানিফা কখনোই জয়ীফ হাদিস আমল করতে বলেন নাই, তিনি সহিহ হাদিস উপরে আমল করতে বলেছেন। অথচ সহিহ হাদিস নিজেরা পড়ছেন পড়াচ্ছেন জানছেন তা সত্য, তারা কেন বুঝে জয়ীফ হাদিস আমল করেন আর বলেন আমরা হানাফি? ইমাম আবু হানিফা কশ্চিন কালো বলেন নাই যে তোমার রফল আদান করো না। অথচ রফল আদানের 450 মত হাদিস থাকার সত্ত্বেও জয়ীফ একটা হাদিসের উপরে জীবন ভোর আমল করে যাচ্ছেন হানাফি সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোন ফতোয়া দিয়ে? এটা কি এবং আবুনিবার আদর্শের বিরোধিতা নয়? সালাতের মধ্যে এই ধরনের কারবার যারা করেন তারা অন্য সব জায়গায় অসংখ্য এরকম করতে পারেন মজহাবের দোহাই দিয়ে, তারা যখন হাদিস পড়ান তাদের ছাত্রদেরকে, কোন কোন মাদ্রাসায় এই বলে থাকেন এবং দেখো আমরা সব হাদিস মানি, আহলে সাকাতে সহি হাদিস মানে। যেমন আমাদের মহিলারা বুকে হাত বান্ধার সহি হাদিস গুলো মানে, আর আমরা পুরুষরা নিচে হাত বান্ধার হাদিস গুলো মানি, তাহলে আমরাই ভালো না ওরাই ভালো? ছাত্রদেরকে সুন্দর করে ধোকা দিয়ে বোঝানো হচ্ছে, এটি তারা বোঝেন না যে নিষেধের হাদিস জয়ী বলেই আহলে হাদিসরা বাঁধেন না। যদি ওটাও সহি এটাও সহি হতো তাহলে দুটি আমরা বাঁধতাম। যদি জিজ্ঞেস করি মহিলারা তো ভালো ভুখে হাত বাঁধেন, তো মহিলারা রফল আদান করেন না কেন? ওটা তো সহি হাদিস, ওটা কোন অপরাধ হলো? একটা জয়ীফ একটা সহি। তো জয়ীফ যদি রফল আদান না করার হাদিস যদি জয়ীফ হয়, আপনারা পুরুষ লোক সেটা বাঁধছেন, তো সহি হাদিস হলো রফদান করার হাদিস, ওটা মহিলাদের ছেড়ে দেন ওরা করুক, তা তো করেন না। যদি প্রশ্ন করা হয় আপনি যে মিলাদ কিয়াম করে যাচ্ছেন আবু হানিফার নাম দিয়ে, আবু হানিফার জীবনে কখনো মিলাদ পড়েছেন না তার বাবা কখনো জীবনে মিলাদ পড়েছে না তার শিষ্যরা কখনো পড়েছে, আপনি কোথায় বের করলেন এগুলা? তার মৃত্যুর বহু পরে ছশো বছর পর, 5 হিজরিতে মতান্তরে 625 হিজরিতে মিলাদের জন্ম হলো, রাবণে মারা গেলেন 150 হিজরিতে, এগুলো কোথেকে আসলো? যদি বলি কুলখানি চেহলাম ইত্যাদি আপনার করেন যত বেদাতি কারবার গুলো, এগুলোকে হানাফি সমাজে চালু হয়েছে কিভাবে? এগুলিকে ইমাম আবুদার মজাব পীর করা, পীর ধরাই, ওরস পালন করা, কি সব খায়, আরে বাবা হালুয়ার নামটি বলে না, তাবরুক খাওয়া, এই সমস্ত না খেলে রোগ ভালো হয় না, এই সমস্ত শিরকি আকিদা, মরা মানুষ মরে গেছে সে তার মধ্যে বসে মুরিদের কথা শুনতে পায়, মুরিদের ভালো মন্দ করতে পারে, এগুলিকে আবানিবার মজাব নাকি? যত পীর বাংলাদেশে আছে এই সবগুলোতে এমনি শিরক করছে এরা, এরা অসংখ্য মানুষকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে পীর কখনো মরে না, ফলে তারা আল্লাহর কাছে না গিয়ে ওই মরা মানুষের কাছে চলে যাচ্ছে, এই প্রকাশ্য শিরিক করে যাচ্ছে যারা নাম দিচ্ছে আমি হানাফি। এটিকে আবু হানিফার মাজহাব, যে তাই হয় তাহলে আবু হানিফা তো সবচেয়ে বড় পীর হবে, তার কবরে যাও না কেন? আছে আবু হানিফার কোন কবর আছে যে সেখানে ওরস হয়? ইমাম শাফির কোন কবর আছে যে ওরস হয়? ইমাম আহমদ হাম্বলের কোন কবর ওরস হয়? ইমাম মালিকের কবর ওরস হয়? কারো কবর ওরস হয় না। ওরস হয় যত সব সব পীর মাসায় নামধারি শিরকের আড্ডাখানা গলিতে, কেন এগুলো হানাফি মজাব বলা হচ্ছে? এগুলো আদৌ হানাফি মজাব নেই, সম্পূর্ণরূপে এগুলো শিরকি মজাব, শিরক এবং বেদাত করে কোশ্চেন গেল হানাফি হওয়া যায় না। হানাফি হতে গেলে তাকে অবশ্যই সহি হাদিস হিসেবে আমল করতে হবে, আলহামদুলিল্লাহ সেটাই আহলে সুন্নাহ করার চেষ্টা করে থাকে, আর সেদিকে আমরা জনগণকে দাওয়াত দিয়ে থাকি। আর এই দাওয়াতে আলহামদুলিল্লাহ এখন দেশের বহু নিরপেক্ষ জাগ্রত মানুষ দলে দলে এগিয়ে আসছে, যখন সামনে সহি হাদিস আমরা তুলে ধরছি ডানে বাঁয়ে না তাকিয়ে জান্নাত পাওয়ার স্বার্থে হাজার হাজার মানুষ এখন আহলে হাদিস হয়ে যাচ্ছেন, আর এই কারণেই ছেপে যাচ্ছেন আমাদের বন্ধুরা, আর তো সহ্য করা যায় না, কি করে বাতিল করা যায়? কখনো বলছেন এরা সন্ত্রাসী বাতিল করো, কখনো বলছেন এরা অমুসলিম ঘোষণা করো, যতই আবল তবল বাকেন এগুলো যে আপনাদের ভিতরে দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা মানুষ ধরে ফেলেছে। সাহস থাকলে সহি হাদিস উপরে আমল করে দেখান, আপনাদের ছাত্ররা আহলে হাদিস হয়, উস্তাদরা কেন আহলে হাদিস হয় না? কারণ উস্তাদরাই হল এই সমস্ত বেদাতের শিখণ্ডী, তারা যদি প্রকাশ্যে আহলে হাদিস হন তাহলে তাদের চাকরি থাকবে না, তাদের বেতন পাওয়া যাবে না, তাদের তফসির মাহফিল চলবে না, দুনিয়াতে রুজুতে হাত পড়বে, এই জন্য বড় আলেমরা আহলে হাদিস হয় না, অথচ সাধারণ মানুষ অসংখ্য আহলে হাদিস হয়ে যাচ্ছে। তারা মনে করেন আমরা লেখাপড়া জানি, ওরা মূর্খরা আহলে হাদিস হচ্ছে, জি না ওরা মূর্খ না, ওদের অন্তরটা সহজ আছে বলে ওরা ধরে আসে হাদিস ধরে নেয়, কিন্তু আপনাদের অন্তরটা বাঁকা হয়ে গেছে বলেই আপনারা হাদিস জেনে শুনে পড়াশোনা করেন না, আমল করেন না। একই বুখারী শরীফ আপনাদের কাছে পড়লেই সে হয়ে যাচ্ছে বেদাতি, একই বোখারি যখন কোন আহলের পজিশন পড়ছে সে সৈয়দের উপর আমল করছে, একই বোখারি দেওবন্দ পড়ে, একই বোখারি নওয়াদা পড়াতেও পড়ে, একই বোখারি হাটাজারিতে পড়ে, একই বোখারি এখানে পড়া হয়, কেন ওখানে পড়লে বেদাতি হচ্ছে? কৈফিয়ত আলমদেরকে দিতে হবে আপনাদেরকে, কোন আলমকে সেদিন ছাড়া হবে না। আপনি বলবেন, হুকুম দেবেন, আহলে অমুসলিম ঘোষণা করো আর আমরা অমুসলিম হয়ে যাব, সরকারের বাবার ক্ষমতা নিয়ে আমাদের অমুসলিম ঘোষণা করে, কিসের সরকার? সরকার তো আমাদের সরকার। সরকার বলল আমি অমুসলিম হয়ে গেলাম, সরকার বলল আমি সন্ত্রাসে গুন্ডা হয়ে গেলাম, দুনিয়াটা এত সস্তালিত হবে না? বেশি বাড়াবাড়ি করলে যেমন আপনি করছেন তেমনি আমিও করব, টিট ফটাট হবেই। অতএব সাবধান করে দিচ্ছে এই সমস্ত বেদাতে আলেমদেরকে, নিজেদের বেদাত থেকে আগে তওবা করার চেষ্টা করো, অন্যকে উপদেশ দেওয়ার জন্য তোমরা এসো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ তালকে জীবন গড়ার আহ্বান জানায়, এর বাইরে কোনো কথা শুনতে আমরা রাজি নই, এর বাইরে আমরা যেতেও রাজি নই। কোনো কেয়াস আর ইস্তেহাত দিয়ে আমাদেরকে ঢুকানো যাবে না, পরিস্থিতির দোহাই দিয়ে আমাদেরকে বেদাত করানো সহজ হবে না। ইহুদি নাস্তাদের রাজনীতির মধ্যে আমরা ঢুকি না, ঠিক তেমনি ভাবে পীর মাশায়েখদের রায় কেয়াসের মধ্যে আমরা ঢুকি না, কারণ আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তাবতুলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলে দিও না। এটা পরিষ্কার বললে হয়েছে, আল্লাহ এবং তার রসুলের বাইরে কোনো আমল করলে ওটা অবশ্যই বাতিল হবে, বাতিল আমল নিয়ে আমি কবরে যেতে রাজি নই। আপনার হাতে মায়ের খেয়ে নির্যাতিত হয়ে কবরে যেতে রাজি আছি, তাতে আপনি খুশি হবেন কিন্তু আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন? আপনি আমাকে জেল খাটান, ফাঁসি দেন, যা পারেন করেন গিয়ে, আপনার ক্ষমতা এটুকুই, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরন্তন। তার বিদ্রোহ করে, তার কোরআন হাদিসের বাহিরে গিয়ে আমল করে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলব, এটা সম্ভব নয়। বিদায় হজের শেষ ভাষণের একাংশে মৃত্যুর 80 দিন পূর্বে আল্লাহ রসুলের সর্বশেষ ভাষণের অন্যতম ভাষণ ছিল এই, যে তারাক তো ফিগুম আমরাইন লাম তাদুল্লু মামাস তাকতুম বিহিমা। আগামী বছরে তোমাদের সঙ্গে আমার হয়তো হজ করা সম্ভব হবে না, মনে রাখো হে আমার উম্মত, আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। তিনটা বলেন নাই, চারটি বলেন নাই, আপনারাই চারটি বানিয়েছেন, আমরা দুটো সারা চিনি না। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় সিলেবাস বানিয়ে দিয়েছেন, ইসলামের মূল ভিত্তি হল চারটি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আর আমরা বলি মূল ভিত্তি দুটি, আল্লাহ রসুল বলছেন দুটি, আমরা বলছি দুটি, তিনটা চারটা আপনাদের বানানো, ওগুলোর মধ্যে আমরা ঢুকি নাই। আর নিজেদের রায় কিয়াস দিয়ে কোরআন হাদিসকে পরিবর্তন করার এই বুদ্ধি আমাদের মধ্যে নাই, এই পেঁচের বুদ্ধি আমাদের মধ্যে ঢোকে না। হাদিসে আসছে, আমল করে চলে যাচ্ছি। মুহাদ্দিসিনে কিরাম সালাফে সালেহীন যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা আমল করি, মডার্ন কোন থিঙ্কারের ব্যাখ্যায় আমরা ছুটি না। আধুনিক কোন চিন্তাবিদ, তিনি যত বড় পণ্ডিত হন না কেন, যদি সেটা সাহাবে কিরাম এবং সালাফে সালেহীন বুঝের বাইরে হয়, আমরা তাদের ব্যাখ্যাকে সবিনয় প্রত্যাখ্যান করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আহলে হাদিসদের প্রতিনিধিত্ব করে যাচ্ছে, ওই সময় আহলে হাদিসদের, যে সমস্ত আহলে হাদিস সত্যিকার অর্থে নিজেকে আহলে হাদিস হিসেবে গড়ে তুলতে চান, যারা ভেজাল নিয়ে পড়ে আছেন, আহলে হাদিস ঘরে খালি জন্ম নিয়েছেন, রাফাদান করেন, এই পর্যন্ত শেষ, আমরা তাদের প্রতিনিধিত্ব করি না, কোনো প্রয়োজনও নেই আমাদের তাদের। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যারা চলার চেষ্টা করেন, তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তাদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। সকল মানুষকে আমরা আহ্বান জানাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এর বাইরে যাই না। এই দাওয়াতে যারা আসেন আলহামদুলিল্লাহ, না আসলে আমরা তো নেকি পাবো, আমাদের কোনো লস নাই, মৃত্যুর আগ পর্যন্ত এই আহ্বান জানিয়ে যাব। কে ব্যান্ড করলো আর কে অমুসলিম ঘোষণা করলো, ওগুলো দেখার সময় আমাদের নাই, বরং যারা এই সমস্ত দাবি করেছেন ওই সমস্ত আল্লামাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, ফিরে আসুন আবু হানিফার পথে, সহি হাদিস অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ দাওয়াতের ময়দানে আপনার সঙ্গে আমাদের মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে। ঐক্যের জন্য চিৎকার করার দরকার হবে না। আপনি বিদাতের উপরে কায়েম থাকবেন আর আমাকে নসিহাত করবেন, কশিন কালে আপনার নসিহাত করবেন, সামান্য মুহূর্তের জন্য তোয়াক্কা করি না। চিরকাল ইবলিস নসিহাত করে গেছে, এ যুগে আলমরা নসিহাত করবে, যদি তার কথাগুলো হাদিস করার অনুযায়ী হয় তাহলে মানব, নইলে নয়। কারণ আমাদের সাফাত করবেন আমাদের নবী, তিনি বলে গেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, শুধু ওই লোকগুলি যাবে না যারা যেতে অসম্মত, যারা প্রত্যাখ্যানকারী তারাই। সাহাবা কেরাম বলেন কারাই হে আল্লাহ রাসূল, তারা জান্নাতে যেতে চান এমন লোক আছে নাকি? আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন মান আতাআনি ফাদখাল আল জান্নাহ ওয়ান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করল সেই জান্নাতে যাবে, যে অবাধ্যতা করল সে প্রত্যাখ্যান করল, অসম্মত হল। রসুলের চাক্ষুষ হাদিস দেখার পরে আমি সেটা মানবো না আর আমি দাবি করবো আমি জান্নাতে যাব, অত সস্তা না, এটা নানির বাড়ি না। রসুলের চাক্ষুষ সেই হাদিস পাওয়ার পরও যদি কেউ ব্যাখ্যা দিয়ে ঘুরিয়ে পেছে নিজের মজাবকে ঠিক রাখে, ও মজাবপন্থী হতে পারে, রসুলপন্থী হতে পারে না। মজাব আবিষ্কার হয়েছে বহু পরে। ভারত গুরু আল্লামা শাহ ওলিউল মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তার বিশ্বজয়ী গ্রন্থ হুজ্জতুল বালগা প্রথম খণ্ড 158 পৃষ্ঠা কায়রো প্রিন্ট পরিষ্কার বলে দিচ্ছেন এলাম আন্না নাস কাবরুল মিয়াত আর-রাবিয়া লাম ইয়াকুনু মুজবাইন আলা তাকলিদ রাজুলিন ওয়াহিদিন বিআইনিহি। মনে রাখো তো হে পাঠক, চতুর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত পৃথিবীর মুসলমানরা কখনো কোন একজন ব্যক্তির উপরে অন্ধ তকলিদ পোষণ করত না। তিনি বলছেন তার বিখ্যাত কিতাব আল ইনসাফের মধ্যে ফি সাবিল ইখতিলাফ ওয়াকাদ তাওয়াতার আন সাহাবাতে ওয়া তাবেইন ওয়াকাদ তাওয়াতার আন সাহাবা আল্লাহুম আন্নাহুম ইযা বালাগু ইনদাহুমুল হাদিস ইয়ামালু বিহি মিন গায়রি ইউলাহিযু শারতান। আল ইনসাফ বৈরুত প্রিন্ট 70 পৃষ্ঠা পড়ে দেখেন, শুনে রাখো। সাহাবায়ে কেরাম থেকে অবিরত ধারায় বর্ণিত হয়েছে যখন তাদের কাছে কোন হাদিস পৌঁছে যেত তারা তার উপরে আমল করতেন, মিন গায়রি ইউলাহিযু শারতান, কোন শর্ত আরোপ করতেন না। পরবর্তীকালে যখন বেদাতি ফেরকার আবিষ্কার হল 37 হিজরি রাজনৈতিক সংঘাতের পরে, তখনই মানুষ সনদ তলাশ করা শুরু করলেন। প্রখ্যাত তাবি মোহাম্মদ ইবনে সিরিন বলছেন লাম ইসআলুল ইসনাদ ফালাম্মা নাশাতিল ফিতনা ইয়াকুলুন সাম্মু লানা রিজালাকুম ইন কানা মিন আসহাবিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়াইন কানা মিন আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম। আগে মানুষ লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সনদ সম্পর্কে জিজ্ঞেস করত না যে মানুষটা কে, যে হাদিসটা বলতেন উনি কে। কিন্তু যখন ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা ওয়াকে হয়ে গেল, ফিতনা শুরু হয়ে গেল, বিভিন্ন বেদাতি দলের উদ্ভব ঘটল, নতুন নতুন মুসলমান হলো সব চারদিক থেকে বিভিন্ন জায়গা থেকে, তখন তারা প্রশ্ন করা শুরু করলেন যে সনদটা কি, কে বলছে হাদিসটা। যদি তারা দেখতেন যে লোকটা আহলে সুন্নাত দলভুক্ত তাহলে তার হাদিস গ্রহণ করা হতো, আর যদি দেখতেন যে বেদাতি দলভুক্ত তার হাদিস গ্রহণ করা হতো না। আজ তো বাংলাদেশে আহলে হাদিসের বর্ণিত মাসালাগুলোই সাধারণ মানুষ গ্রহণ করা শুরু করেছে, কারণ তারাও বুঝতে শিখেছে বড় পীর মশাই যতই হোক না কেন তাদের মধ্যে গোলমাল আছে, সহি হাদিসের উপরে আমল করার দল এরা নয়, এরা নিজেদের বানোয়াট মজাবের দল করে। আবু হানিফার নাম করে বটে কিন্তু আবু হানিফার আদর্শ এরা মানে না। সাধারণ মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে এটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন, সে যুগে এটা পরিষ্কার হয়েছিল। আর এইভাবেই আহলে হাদিস আন্দোলনের সূত্রপাত হয়ে গেছে সাহাবায়ে কেরামের যুগের দিকে, সেই যুগ থেকে যাব পর্যন্ত চলে আসে বেদাতীদের সঙ্গে আহলে হাদিসের সংঘর্ষ। সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে কখনো বেদাতি মুক্ত হবে না, পৃথিবীতে কখনো আহলে হাদিস মুক্ত হবে না। মনে রাখবেন, যতদিন বেদাতি থাকবে ততদিন আহলে হাদিস থাকবে, এটা স্বাভাবিক। এই দাওয়াতের এই কাফেলা যুগে যুগে চালিয়ে গেছেন আমাদের পূর্বসূরী বিদ্বানগণ। তারা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জীবনটা কেটেছে মানুষের কাছে গালি খেতে খেতে। আজও ঠিক সেটাই হচ্ছে, সত্যসেবী মানুষ এগুলো থেকে এদূর পিছিয়ে যাবে না। যারা ভীরু মানুষ তারাই নির্যাতন থেকে পালিয়ে যায়, আর যারা জান্নাত পিয়াসী মানুষ তারা নির্যাতনকে মোটেই তোয়াক্কা করে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি আপনার ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সার্বিকভাবে গড়ে না ওঠে, তাহলে কোনো অবস্থাতেই কবরে মুক্তি পাওয়া যাবে না। এটাই হল স্বাভাবিক কথা। আল্লাহ রাসূলের আনুগত্য শুধুমাত্র কি সালাতে করব, এটাই কি মানুষের সিদ্ধান্ত হবে? হতে পারে না। মানুষের জীবন তো খালি সালাতে নয়, মানুষের জীবনটা একটা ব্যাপক সার্বিক জীবন। সে আল্লাহর নবীর আনুগত্য করবে, মসজিদ থেকে বেরিয়ে যখন সে ব্যবসা করবে, সেখানে কি সে শয়তান আনুগত্য করবে নাকি? সে কি প্রতারণা করবে? সে কি মাল ওজন ফাঁকি দেবে? সে কি ফলবানি মিশাবে? সে কি ভেজাল খাদ্য মানুষকে খাওয়াবে? সে কি ফাঁকিবাজি করবে? ওটা তো রসুলের আদর্শের বিরোধী হয়ে গেল। হ্যাঁ, অফিসারকে ঘুষ দিয়ে অনেক কিছু করা যায় বটে, কিন্তু আল্লাহকে তো ঘুষ দেওয়া যায় না। যদি সেখানে সে ধরনের হাদিস বিরুদ্ধে আমল করে, সে কোশ্চিন করে আহলে হাদিস নয়। ঠিক কমকে আপনি রাজনীতি করতে যাচ্ছেন, আপনি আল্লাহর আইন কায়েম করবেন না আপনার নিজের মঙ্গল আইন কায়েম করবেন? আগে সেটা সিদ্ধান্ত নেন। যদি নিজের মঙ্গল আইন কায়েম করার জন্য ওখানে যান, ঠিক আপনার রাজনীতি, আমি কিসের আহলে হাদিস? ওটা শয়তানি কারবার। মানুষের মঙ্গলা কোন আইন কোশ্চিন কেন আল্লাহর আইন নয়? তা কোশ্চিন কেন আল্লাহর আইনের চেয়ে উত্তম আইন হতে পারে না? হুকমান, আল্লাহর চেয়ে উত্তম বিধান তো তার কি আছে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন, আপনার কি বলবেন যে আল্লাহর চেয়ে উত্তম বিধান তো আমরা আছি, তাই বলবেন নাকি? যদি কেউ বলে তো বুঝতে মূর্খ ছাড়া কিছুই না। হতভাগ্য রাজনীতিকরা আল্লাহর বিধান, রসুলের বিধান বাদ দিয়ে, নিজেদের রচিত বিধান দিয়ে, এদেশের মানুষের উপরে আইন চাপিয়ে দিয়ে জুলুম এবং নির্যাতন স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আর প্রত্যেকেই হজ করে এই ওমরা করে ভাবছে জান্নাতে চলে গেলাম, এত সহজ নয়। রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে হবে। এই আন্দোলন করতে গিয়েই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জীবনে নেমে আসছে একটার পর একটা বিপদ এবং মুসিবত। যারা শুধুমাত্র ধর্মীয় জীবনে আহলে হাদিস হতে চায়, রাজনৈতিক অর্থনৈতিক জীবনে আহলে হাদিস হতে চান না, তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, তাদের কোনো সমস্যা নাই। প্রচলিত নির্বাচন প্রথা, এটা ইহুদিন আসারদের চালু করা প্রথা, এটা কোশ্চেন গেলে হাউ করে না, সমর্থন করে না, চলছে চলবে। এগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত ইসলামী দল একমত, এগুলোর সঙ্গে চলে গেছেন। একমাত্র আমরা এই পিছনে পড়ে আছি। আমরা বলে দিয়েছি এই এর পিছনে যেহেতু হাদিসের কোনো সমর্থন নাই, অতএব আমরা সেখানে যেতে পারি না। কিন্তু এই সমস্ত পীর মাসে একরা যারা নিজেরা খুব ইসলামপন্থী দাবি করেন, তারা কিন্তু লাইন দেওয়া শুরু করেন সেখানে। যদি একটা মন্ত্রী হওয়া যায়, যদি একটা এমপি হওয়া যায়, হিসাব করে কথা বলা ভালো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কারো ফতোয়া ফারাজ, আর কারো চোখ রাঙা নেই, আর কারো দাবি এবং সরকারি বিধিবিধানের কাছে জিম্মি হয়ে নিজের আন্দোলন করে না। আমরা আল্লাহর উপরে নিজেকে সুপর্দ করে দিয়ে আল্লাহর বিধান কামনায় এদেশের মানুষের সামনে দাওয়াত দিয়ে থাকি। অতএব আল্লাহর উপরে বিশ্বাসী যারা হয় তারা মানুষকে কখনো ভয় করে না। সবাইকে জানা উচিত হকের আন্দোলন, এর পিছনে আল্লাহ পাকের গায়েবী মদত থাকে। আল্লাহ পাক যদি কবুল করেন, মানুষের কবুল না করে কিছুই যায় আসে না। আল্লাহ পাক তার রসুলকে সাহায্য করেছিলেন বদরে, উহুদে, খন্দকে, সর্বত্র। ইনশাআল্লাহ তার দিনদার, পরহেজগার এবং সত্যসেবী ওলামায়ে কেরামকেও আল্লাহ পাক সাহায্য করবেন। কিভাবে করবেন তিনি ভালো জানেন। মানুষের কিছুই বলার নাই, আমাদের দায়িত্ব একটাই, আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য চেষ্টা করবো, অন্য কেউ দাওয়াত দেবো, এর বাইরে আমাদের আর কোনোই দাবি নাই। এটুকুও যদি কেউ সহ্য করতে না পারেন, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে নির্যাতিত হতে হবে এবং আল্লাহ পাকের কাছে তাদের বিরুদ্ধে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিভিন্ন দাবি ধরনের মাঠে নেমেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে বিরত হন, হক বোঝার চেষ্টা করুন এবং আপনারাও আহলে হাদিস হয়ে যান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।